কাজল কাজল চোখে ওই বন ময়ূরী নাচে, ওই বন ময়ূরী নাচে। কাজল কাজল চোখে ওই বন ময়ূরী নাচে, ওই বন ময়ূরী নাচে। করো না কন্যা তুমি মুখ ফিরিয়ে নিও না, এসো আমার কাছে, এই এসো আমার কাছে। ও কন্যা বাঁধনি তো মেঘ বরণ চুল, দোকানেতে দোলে না গো ঝুমকোলা তার ধুল। বাঁধনি তো মেঘ বরণ চুল, দোকানেতে দোলে না গো ঝুমকোলা তার ধুল। বেশ করেছি তোমার কি বেশ করেছি, তোমার জ্বালায় পরাণ আমার একটু কি বাঁচে, একটু কি বাঁচে। মান করো না কন্যা তুমি মুখ ফিরিয়ে নিও না, এসো আমার কাছে, এসো আমার কাছে। বলো না আর আড়ি, এই দেখো না হাটের থেকে এনেছি লাল শাড়ি। দেখতে আমার বয়ে গেছে ভারী, দেখতে আমার বয়ে গেছে ভারী। হাটে যদি হারিয়ে যেতাম তোমার হতো কি, হাটে যদি হারিয়ে যেতাম তোমার হতো কি। পুরুষ হয়ে বলতে মুখে বাঁধে না কাছি, ছি ছি ছি ছি ছি ছি। দূর হারিয়ে যাব, হারিয়ে যাব কোন দুঃখে, হারিয়ে যাব এই দুনিয়াতে। তোমার মতো কন্যা যখন আছে, কন্যা যখন আছে। মান করো না কন্যা তুমি মুখ ফিরিয়ে নিও না, এসো আমার কাছে, এই এসো আমার কাছে। কাজল কাজল চোখে ওই বন ময়ূরী নাচে, ওই বন ময়ূরী নাচে।